وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون এবং অপরাহ্নে ও জোহরের সময় আর আকাশ মণ্ডলীয় পৃথিবীতে সকল প্রশংসা তো তাহারই يخرج الحي من الميت ويخرج الميت من الحي ويحيي الأرض بعد موتها وكذلك تخرجون তিনি মৃত হইতে জীবন্তের আবির্ভাব ঘটান এবং তিনি জীবন্ত হইতে মৃতের আবির্ভাব ঘটান এবং ভূমিকে পুনর্জীবিত করেন উহার মৃত্যুর পর এইভাবেই তোমরা উত্থিত হইবে ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون তাহার নিদর্শনাবলীর মধ্যে রহিয়াছে যে তিনি তোমাদেরকে মৃত্তিকা হইতে সৃষ্টি করিয়াছেন তারপর এখন তোমরা মানুষ সর্বত্র ছড়াইয়া পড়িতেছ ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون আর তাহার নিদর্শনাবলীর মধ্যে রহিয়াছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হইতে সৃষ্টি করিয়াছেন তোমাদের সঙ্গিনীদেরকে যাহাতে তোমরা উহাদের নিকট শান্তি পাও এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করিয়াছেন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য ইহাতে অবশ্যই বহু নিদর্শন রহিয়াছে ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين আর তাহার নির্দেশনাবলীর মধ্যে রয়েছে আকাশ মণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য ইহাতে জ্ঞানীদের জন্য অবশ্যই বহু নিদর্শন রয়েছে ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله إن في ذلك لآيات لقوم يسمعون আর তাহার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রাত্রিতে ও দিবাভাগে তোমাদের নিদ্রা এবং তোমাদের অন্বেষণ তাহার অনুগ্রহ হইতে ইহাতে অবশ্যই বহু নিদর্শন রইয়াছে শ্রবণকারী সম্প্রদায়ের জন্য ومن آياته يريكم البرق خوفا وطمعا وينزل من السماء ماء فيحيي به الأرض بعد موتها إن في ذلك لآيات لقوم يعقلون আর তাহার নির্দেশনাবলীর মধ্যে রহিয়াছে তিনি তোমাদেরকে প্রদর্শন করেন বিদ্যুৎ ভয় ও ভরসা সঞ্চারক রূপে এবং আকাশ হইতে বারি বর্ষণ করেন ও তদ্বারা ভূমিকে পুনর্জীবিত করেন উহার মৃত্যুর পর ইহাতে অবশ্যই বহু নিদর্শন রহিয়াছে বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য ومن آياته أن تقوم السماء والأرض بأمره ثم إذا دعاكم دعوة من الأرض إذا أنتم تخرجون এবং তাহার নিদর্শনাবলীর মধ্যে রহিয়াছে যে তাহারই আদেশে আকাশ ও পৃথিবীর স্থিতি থাকে অতঃপর আল্লাহ যখন তোমাদেরকে মৃত্তিকা হইতে উঠিবার জন্য একবার আহ্বান করিবেন তখন তোমরা উঠিয়া আসিবে আকাশ মণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে তাহা তাহারই সকলেই তাহার আজ্ঞাবহ وهو الذي يبدأ الخلق ثم يعيده وهو أهون عليه وله المثل الأعلى في السماوات والأرض وهو العزيز الحكيم তিনি সৃষ্টিকে অস্তিত্ব আনয়ন করেন অতঃপর তিনি ইহাকে সৃষ্টি করিবেন পুনর্বার ইহা তাহার জন্য অতি সহজ আকাশমণ্ডলী ও পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদা তাহারই এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় ضرب لكم مثلا من أنفسكم هل لكم مما ملكت أيمانكم من شركاء فيما رزقناكم فأنتم فيه سواء تخافونهم كخيفتكم أنفسكم كذلك نفصل الآيات لقوم يعقلون আল্লাহ তোমাদের জন্য তোমাদের নিজেদের মধ্যে একটি দৃষ্টান্ত পেশ করিতেছেন তোমাদেরকে আমি যে রিজিক দিয়াছি তোমাদের অধিকারভুক্ত দাস দাসীগণের কেহ কি তাহাতে অংশীদার ফলে তোমরা কি এই ব্যাপারে সমান তোমরা কি উহাদেরকে সেইরূপ ভয় করো যেরূপ তোমরা পরস্পর পরস্পরকে ভয় করো এইভাবেই আমি বোধ শক্তি সম্পন্ন লোকদের নিকট নিদর্শনাবলী বিবৃত করি بل اتبع الذين ظلموا أهواءهم بغير علم فمن يهدي من أضل الله وما لهم من ناصرين برغ شما لنغن كاريرا অজ্ঞানতা বশত তাহাদের খেয়ালকুশির অনুসরণ করে। সুতরাং আল্লাহ যাহাকে পথভ্রষ্ট করিয়াছেন কে তাহাকে সৎপথে পরিচালিত করিবে? আর তাহাদের কোন সাহায্যকারী নাই। فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون তুমি একনিষ্ঠ হইয়া নিজকে দিনে প্রতিষ্ঠিত করো, আল্লাহর প্রকৃতির অনুসরণ করো, যে প্রকৃতি অনুযায়ী তিনি মানুষ সৃষ্টি করিয়াছেন। আল্লাহর সৃষ্টির কোন পরিবর্তন নাই, ইহাই সরল দিন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। বিশুদ্ধ চিত্তে তাহার অভিমুখী হইয়া তাহাকে ভয় করো, সালাত কায়েম করো এবং অন্তর্ভুক্ত হইও না মুশরিকদের। من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون যারা নিজেদের দিনে মতভেদ সৃষ্টি করিয়াছে এবং বিভিন্ন দলে বিভক্ত হইয়াছে, প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ লইয়া উৎফুল্ল। وإذا مس الناس ضر دعوا ربهم منيبين إليه ثم إذا أذاقهم منه رحمة إذا فريق منهم بربهم يشركون মানুষকে যখন দুঃখ দৈন্য স্পর্শ করে তখন উহারা বিশুদ্ধ চিত্তে উহাদের প্রতিপালককে ডাকে, অতঃপর তিনি যখন উহাদেরকে স্বীয় অনুগ্রহ আস্বাদন করান তখন উহাদের একদল উহাদের প্রতিপালকের শরীক করিয়া থাকে। ফলে উহাদেরকে আমি যাহা দিয়াছি তাহা উহারা অস্বীকার করে, সুতরাং ভোগ করিয়া লও, শীঘ্রই তোমরা জানিতে পারিবে। أم أنزلنا عليهم سلطانا فهو يتكلم بما كانوا به يشركون আমি কি উহাদের নিকট এমন কোন দলিল অবতীর্ণ করিয়াছি যাহা উহাদেরকে শরীক করিতে বলে? وإذا أذقنا الناس رحمة فرحوا بها وإن تصبهم سيئة بما قدمت أيديهم إذا هم يقنطون আমি যখন মানুষকে অনুগ্রহের আশ্বাস দেই উহারা তাহাতে উৎফুল্ল হয় এবং উহাদের কৃতকর্মের ফলে দুর্দশাগ্রস্ত হইলেই উহারা হতাশ হইয়া পড়ে। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহ ইয়াবসুতুর রিযকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন উহারা কি লক্ষ্য করে না, আল্লাহ যাহার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং সীমিত করেন, ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে মুমিন সম্প্রদায়ের জন্য। فآت ذا القربى حقه والمسكين وابن السبيل ذلك خير للذين يريدون وجه الله وأولئك هم المفلحون অতএব আত্মীয়কে দিবে তাহার হক এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও, যাহারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে তাহাদের জন্য ইহা শ্রেয় এবং তাহারাই সফল কাম। وما آتيتم من ربا ليربو في أموال الناس فلا يربو عند الله وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون মানুষের ধনে বৃদ্ধি পাইবে বলিয়া তোমরা যে সুদ দিয়া থাকো আল্লাহর দৃষ্টিতে তাহা ধন সম্পদ বৃদ্ধি করে না, কিন্তু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে যাকাত তোমরা দিয়া থাকো তাহাই বৃদ্ধি পায়, উহারাই সমৃদ্ধিশালী। আল্লাহু আল্লাযী খালাকাকুম তুম্মা রাযাকাকুম তুম্মা ইউমীতুকুম তুম্মা ইউহয়ীকুম হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাইই সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন, অতঃপর তোমাদেরকে রিজিক দিয়াছেন, তিনি তোমাদের মৃত্যু ঘটাইবেন ও পরে তোমাদেরকে জীবিত করিবেন, তোমাদের দেব দেবীগুলির এমন কেহ আছে কি যে এ সমস্তের কোন কিছু করিতে পারে? উহারা যাদেরকে শরীক করে আল্লাহ উহা হইতে পবিত্র মহান। ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সমুদ্রে বিপর্যয় ছড়াইয়া পড়ে,